দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা। হাদিসের কিতাব বাইহাকি শরীফ, অনেক বড় কিতাব, 25 খণ্ডের কিতাব। বাইহাকি শরীফের একটা হাদিস আছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন মসজিদগুলোকে ধ্বংস হওয়ার হুকুম দিবেন, সবকিছুর সাথে মসজিদগুলো ধ্বংস হবে না। ছোট বাচ্চা যেমন বাপ মার কাছে আবদার করে জেদ করে দাঁড়িয়ে থাকে, এভাবে জেদ করে আবদারের সাথে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কি হয়েছে, তখন এই সমস্ত মসজিদের জবান খুলে যাবে, তাদের ভাষায় তারা বলবে যে আল্লাহ, যারা আমাদেরকে আবাদ করেছে, যারা আমাদেরকে আমাদের হক আদায় করেছে ইবাদতের মাধ্যমে, খেদমতের মাধ্যমে, রক্ষণাবেক্ষণের মাধ্যমে, তাদের ব্যাপারে আমাদের সুপারিশ, আমাদের আবদার গ্রহণ করতে হবে, এই আশ্বাস যদি দেন তাহলে আমরা ধ্বংস হব। তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ, তোমাদের তাদের ব্যাপারে তোমাদের আবদার, তোমাদের দাবি গ্রহণ করা হবে। কি আবদার করবে? যে আল্লাহ, যারা আমাদের ঘরে ইবাদত করেছে, যারা আমাদের সম্মান করেছে, যারা আমাদের রক্ষণাবেক্ষণ করেছে, তাদের ব্যাপারে আমাদের সুপারিশ হলো তাদেরকে আমাদের সাথে জান্নাতের নিয়ামত দান করতে হবে। এজন্য দেখবেন যে ব্যক্তি মসজিদের সাথে সম্মানের সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তির আত্মার শান্তি এবং তার ভিতরে ভিন্ন একটা অবস্থা কাজ করে যেটা অন্য মানুষের মধ্যে কাজ করে না। যে মানুষটা সবসময় মসজিদে থাকে ওই মানুষটার মন মানসিকতা সবসময় শান্ত, যে মানুষটা মসজিদ থেকে দূরে ওই মানুষটা উগ্র, কারণ মসজিদ হলো শান্তির জায়গা। আর হাশরের ময়দানে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস থেকে সাক্ষী নেবেন, মাটির থেকে সাক্ষী নেবেন, হাত পা থেকে সাক্ষী নেবেন, যে যে জায়গার থেকে সাক্ষী নেওয়া যায়। স্বাভাবিকভাবে চার প্রকারের সাক্ষীর মধ্যে জমিন থেকে সাক্ষী নেবেন, মাটির থেকে সাক্ষী নেবেন। জমিন সাক্ষী দেবে যে আল্লাহ, সে আমার বুকে সিজদা দিয়েছে, সে আমার বুকে নামাজ পড়েছে। এই জন্য আগেও বলেছি যে মসজিদের একটা জায়গা নির্ধারণ না করা উচিত। হাদিস শরীফে আছে তোমরা উটের মতো একটা জায়গা ঠিক করে নিও না, উটের শপথ হলো উট সবসময় এক জায়গায় বসবে। জীবজন্তু সাধারণত উট, ঘোড়া, গরু গোয়াল ঘরে এক কোনায় থাকে, তাকে যে কোনায় থাকে ছেড়ে দিলে ওই কোনায় যে সে দাঁড়াবে, তাকে শুধু বেঁধে রাখলে চলে। উটের মতো তোমরা একটা জায়গাকে নির্ধারণ করে নিও না, কারণ তাহলে কিয়ামতের ময়দানে একটা জায়গা তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি তুমি একাধিক জায়গা সিজদা দাও, একাধিক জায়গা নামাজ পড়ো, আলোচনায় আলোচনা, এইবার হজের সফরের শেষ ফজরের নামাজ, মদিনার শেষ ফজরের নামাজ, 40-70 বেশি হয়ে গেছে, 43-70 আরো বেশি হয়ে গেছে। মালিবাগ মাদ্রাসার আমাদের বুখারির ওস্তাদ মাওলানা জাফর সাহেব হুজুর বয়স্ক এবং ওলামা ইকরামের কাছে খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, হুজুরকে পেয়েছি মদিনায়, বেশ হুজুরের সান্নিধ্যে থাকতেছি, রাত্রে ঈশার নামাজের পর হুজুরের সাথে আসতেছি, অনেক সময় হুজুর থাকলেন, 10টার দিকে বের হলাম গেটের উপর আটকানোর আগে। হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর আগামীকাল ফজরের নামাজ কোথায় পড়বে, আগামীকাল সকালে হুজুরের ফ্লাইট আমাদেরও ফ্লাইট, আসা বাসে উঠতে হবে। হুজুর বললেন আমার তো 40-70 বেশি হয়ে গেছে, আমি চাচ্ছি আগামীকাল ফজরের নামাজ বেলাল মসজিদে পড়ার জন্য, মসজিদে বেলাল মদিনায় আছে। হুজুরই নিজে নিজে বলতেছে যে মসজিদে বেলালের অতীতে নামাজ পড়া হয়নি, বহুত বছর আসতেছি, হাসরের ময়দানে মসজিদের বেলালের সাক্ষীও তো আমার জীবনের জন্য কাজে লেগে যেতে পারে, তাই ফজরের নামাজটা মসজিদে বেলালে পড়বো। আমার সাথে আর একজন ছিল রেজাউল করিম ভাই, তাকে বললাম যে আগামীকালও আমরা ফজরের নামাজ মসজিদে বেলালে করবো। তাহলে সকালবেলা ফজরের আগুন হয়ে গেলে এসে থেকে হুজুর সামনের কাছে মসজিদে বেলালে, অর্থাৎ আল্লাহ বুজুর্গগণ ইবাদত এক জায়গায় না করে একাধিক জায়গায় করলে ওই জায়গাটা হাসরের ময়দানে যদি বান্দার ব্যাপারে সুপারিশ করে আর আল্লাহ যদি সুপারিশটা কবুল করে নেন, তাহলে ওই বান্দার জন্য বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদের সেই ঘর মসজিদে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসা 12 নম্বর আয়াত, আয়াতটা লম্বা আধা পৃষ্ঠা, আয়াতটা হলো মিরাত সংক্রান্ত, 9, 10, 11-12 এই আয়াতগুলো যাচ্ছে মিরাসের অংশ, সম্পত্তির অংশ কে কতটুক পাবে কোরআনের ভাষায় স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেটা আমাদের সামনে। এখন 12 নম্বর আয়াতের তরজমা হলো, তোমাদের বিবিরা যে সমস্ত সম্পদ রেখে যাবে, যদি তার কোনো সন্তান না থাকে, শুধু স্বামী আছে, তাহলে এই স্বামী ওই বিবির রেখে যাওয়া সম্পদের অর্ধেক পাবে। যদি তার সন্তান থাকে, স্ত্রী সন্তান আছে, তাহলে স্বামীরা পাবে 1/4। কখন? তারা যদি কোনো ওসিয়াত করে যায়, সে ওসিয়াত বাস্তবায়ন করার পর এবং তাদের যদি ঋণ থেকে থাকে, সে ঋণ শোধ করার পর। স্বামীরা যে সম্পদ রেখে যাবে, তোমরা যে সম্পদ রেখে যাবে, সেই সম্পদের থেকে মেয়েরা, তোমাদের স্ত্রীরা পাবে, মহিলারা পাবে 1/4, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। যদি তোমাদের কোনো সন্তান রেখে যাও, তাহলে তোমাদের স্ত্রীরা পাবে 1/8। স্ত্রীর সম্পত্তি স্বামী পাচ্ছিল, সন্তান না থাকলে অর্ধেক, সন্তান থাকলে 1/4। আর স্বামীর সম্পদ স্ত্রী পাচ্ছে, সন্তান না থাকলে 1/4, সন্তান থাকলে 1/8। কখন? মিম্মা ওসিয়াত, তোমরা যদি কোনো ওসিয়াত করে যাও, ওসিয়াত বাস্তবায়ন করার পর এবং ঋণ থাকলে ঋণ শোধ করার পর। যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায়, তাই সে নারী হোক অথবা পুরুষ হোক, তার ছেলেও নাই, মেয়েও নাই, বাপও নাই, দাদাও নাই, উপরের দিকে কেউ নাই, নিচের দিকে কেউ নাই, তবে তার একজন ভাই অথবা একজন বোন আছে, আশপাশের শাখা আছে, উপর নিচের নাই, তখন সে ওই ভাই বা বোন একজন থাকলে সে পাবে 6/1, 1/6। যদি এই ভাই বোন একাধিক থেকে থাকে, তাহলে এই সবাই মিলে তার মোট সম্পত্তির 1/3 ক্ষেত্রে সমান হবে, শরিক হবে 1/3 ক্ষেত্রে। তাদের যদি ওসিয়াত থেকে, ওসিয়াত বাস্তবায়ন করার পর এবং ঋণ শোধ করার পর, কাউকে ক্ষতি করা যাবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নির্ধারিত। আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং আল্লাহ তাআলা বড় স্নেহশীল। এই হলো আয়াতের তরজমা। আয়াত থেকে আমরা বুঝে ফেলেছি যে আয়াতে মিরাসের অংশ বললেন 3 শ্রেণীর অংশ। গতদিনে গিয়েছিল সন্তান আরো কয়েক শ্রেণীর, আজকে গেল 3 জনের। স্বামী মারা গেলে, স্ত্রী মারা গেলে স্বামী কতটুক পাবে, স্বামী মারা গেলে স্ত্রী কতটুক পাবে, এবং এমন ব্যক্তি যদি হয় যে তার বাপও নাই, সন্তানও নাই, ঊর্ধ্বতন এবং নিম্ন স্তর কেউ যদি না থাকে, তাহলে ভাই বোন থাকলে কি পাবে। তিনও জায়গার ক্ষেত্রে একটা আল্লাহ তাআলা হুকুম বলতেছেন, ওসিয়াত থাকলে ওসিয়াত বাস্তবায়ন করার পর, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার পর এই মিরাসের বণ্টন হবে। মিরাসের আলোচনার শুরুতে মিরাসের কিছু মূলনীতি বলে দেওয়া হয়েছিল যে মিরাসের বণ্টন তখন হবে ওই ব্যক্তির দাফন কাফন শেষ করার পর, ব্যক্তির ঋণ পরিশোধ করার পর, ব্যক্তির ওসিয়াত বাস্তবায়ন করার পর। এই তিনটা হক আদায় করার পরে তারপরে মিরাসের বণ্টন শুরু হবে, এর আগে মিরাসের বণ্টন শুরু হবে না। তিনটা হকের ক্ষেত্রে আবার তার দাফন কাফনের জন্য যদি তার সম্পূর্ণ সম্পত্তি লাগে, তার সব সম্পত্তি তার দাফন কাফনে দিতে হবে। একজন ব্যক্তি 1,000 টাকা রেখে গিয়ে মারা গেছে, খুব দরিদ্র মানুষ, এখন তার দাফন কাফনের জন্য 1,000 টাকাই ব্যয় করে দিতে হবে যদি লাগে। একজন ব্যক্তি 10 লক্ষ টাকা রেখে মারা গেছে, কিন্তু সে ঋণ থেকে গেছে 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকাই তার ঋণ শোধ করে দিতে হবে। 2 নম্বর। 3 নম্বর হলো ওসিয়াত। ওসিয়াতের ব্যাপারে ওসিয়াত 3 প্রকার। ওসিয়াতের মধ্যে 1 প্রকার ওসিয়াত হলো যেটা কোরআন হাদিস যে বিষয়ে নির্ধারণ করে গিয়েছেন, সেই বিষয়ে কোনো ব্যক্তি ওসিয়াত করতেছে বা তার ব্যতিক্রম কোনো ওসিয়াত করতেছে, এই ওসিয়াতটা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য না। উদাহরণ, ইসলাম বলে গিয়েছে স্ত্রী কতটুক পাবে, ইসলাম বলে গিয়েছে সন্তান কতটুক পাবে, আর ওই ব্যক্তি মারা যাওয়ার আগে তার আত্মীয় স্বজনের জন্য এই ইসলামের নিয়মের বাইরে বেশি ওসিয়াত করে যাচ্ছে, এই ওসিয়াতটা গ্রহণযোগ্য হবে না। আরো উদাহরণ, ইসলাম বলে গিয়েছে কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজার নামাজকে পড়াবে, তার ওলি অভিভাবক যদি উপযুক্ত থাকে, সন্তান যদি উপযুক্ত থাকে, সন্তান যদি উপযুক্ত না হয় তাহলে মহল্লার ইমাম সাহেব নামাজ পড়াবে। মহল্লার ইমাম সাহেব যদি না থাকে তাহলে উপস্থিত লোকদের মধ্যে এই সিরিয়াল মেনটেনিং ভাবে আসবে। এখন ওই ব্যক্তি ওসিয়াত করে গেল যে আমার জানাজার নামাজ অমুক ব্যক্তি পড়াবে, দূরের কাউ, এই ইসলামের এই নিয়মের বাইরে এই ওসিয়াত ইসলাম বাস্তবায়ন করতে দিবে না। ইসলামী একটা বিধান দিয়ে দিয়েছে, ইসলাম বলেছে যে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তির ওয়ারেসরা তার স্থানকাল পাত্র হিসেবে যেখানে তাকে দাফন করার উপযুক্ত মনে করে সেখানে তাকে দাফন করবে। এখন যদি কোনো ব্যক্তি ওসিয়াত করে যায় যে আমাকে অমুক জায়গা দাফন করো, আমি যেখানে মারা যাই সেখানে আমাকে দাফন করো ইত্যাদি, এই ওসিয়াত ইসলামের দৃষ্টিতে গ্রহণ করা হবে না। তাহলে তিন প্রকারের এক প্রকার ওসিয়াত হলো যে ইসলাম একটা নিয়ম বেঁধে দিয়েছে, সেই নিয়মের ব্যতিক্রম যদি কোনো ব্যক্তি ওসিয়াত করে এই ওসিয়াতটা গ্রহণযোগ্য না। দুই নম্বর ওসিয়াত গোনাহের ব্যাপারে ওসিয়াত করতেছে, গোনাহের ব্যাপারে, যে কোনো গোনাহের ব্যাপারে ওসিয়াত করতেছে, ইসলাম এটা বাস্তবায়ন করার অনুমতি দিবে না। তিন নম্বর হলো ইসলাম আদেশও করে না ওই ব্যক্তিকে করার জন্য, আবার ইসলাম তাকে কাজটা করার জন্য নিষেধ করি নাই, তবে ইসলাম চাই যে কাজটা হোক ভালো কাজ। এখন এই ব্যক্তি যদি ওসিয়াত করে যায় তাহলে এই ওসিয়াতটা বাস্তবায়ন করতে হবে। উদাহরণ, একজন ব্যক্তি নামাজ না পড়ে মারা গেছে, এখন ইসলাম তাকে উৎসাহ দিয়েছে তুমি মারা যাওয়ার আগে ওসিয়াত করে যেও, যাতে তোমার ওয়ারেসরা তোমার সম্পত্তি থেকে তোমার নামাজের ফিদিয়াগুলো দিয়ে দেয়। ইসলাম এই আদেশ করি নাই যে মারা যাওয়ার পরে ওই ব্যক্তির সম্পত্তি থেকে তার নামাজের ফিদিয়া দিয়ে দিতে হবে, কারণ এই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার সম্পত্তির মালিক তার সন্তানেরা, ওই ব্যক্তি সম্পদের মালিক না। যদি ওই ব্যক্তির নামাজের ফিদিয়ার ব্যাপারে ইসলাম আদেশ করে তাহলে মারা যাওয়ার পর সম্পদ হলো সন্তানদের, আর ইসলাম আদেশ করতেছে যে ওই ব্যক্তির পক্ষে ফিদিয়া দেওয়ার জন্য, ইসলাম এই আদেশ করি নাই। তাহলে কি বলে? ইসলাম বলে ওই ব্যক্তি যদি জীবদ্দশায় আদেশ করে যায় যে আমার নামাজের ফিদিয়া দিয়ে দিও, আমার হজ আদায় করতে বাকি আছে আমার হজটা আদায় করো, আমি ইবাদতের অন্য অন্য ফরজ ইবাদত আদায় করতে পারি না, যাকাত আমার বাকি আছে যাকাত দিয়ে দিও, এমন যদি আদেশ করে যায় তাহলে ইসলামের এই আদেশটা যেহেতু ইসলাম কাঙ্ক্ষিত বিষয়, ইসলাম বলবে ওই ব্যক্তির এক তৃতীয়াংশ থেকে ওই ব্যক্তির এই ওসিয়াতটা বাস্তবায়ন করতে হবে। আরো দান সৎকারের ব্যাপারে বলে গেল, ভালো কাজের জন্য বলে গেল, এক তৃতীয়াংশ থেকে ওসিয়াত বাস্তবায়ন করতে হবে। আলোচনা আসতে বলে দিই নামাজের ব্যাপারে, হজের ব্যাপারে যদি ওসিয়াত করে যায় তাহলে একটা বিধান, ওসিয়াত না করে গেলে আর একটা বিধান, ওসিয়াত না করে গেলে ওই ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে এই নামাজ রোজার ফিদিয়া হজ আদায় জায়েজ হবে না, সবার অনুমতি ব্যতীত, আন্তরিক অনুমতি ব্যতীত, যৌথ সম্পত্তি থেকে, যদি একজন আদায় করে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে আদায় করতে হবে। আর যদি ওই ব্যক্তি ওসিয়াত করে যায় তার স্পষ্ট একেবারে ওসিয়াত করে গেলে তার এক তৃতীয়াংশ দ্বারা হলেও তার নামাজ রোজা হজ এগুলো সব বিধানগুলো আদায় করার চেষ্টা করতে হবে, এবং দ্বিতীয় ওসিয়াত করে গেলে আল্লাহর দরবারে আশা করা যাবে যে ওই ব্যক্তি আল্লাহ থেকে মাফ পেয়ে যাবে। এই জন্য মাসআলা এত স্পষ্ট যে সুস্থ মানুষ স্বাভাবিকভাবে ওসিয়াত করে যাওয়া দরকার যে আমি মারা যাওয়ার পরে আমার যদি কোনো নামাজ রোজা হজ জাকাত আমি আদায় করে না যেতে পারি তাহলে তোমরা আমার সম্পত্তি থেকে এগুলো আদায় করে আমাকে হাশরের ময়দানে নির্দোষ হয়ে ওঠার তৌফিক দান করিও। এটা হচ্ছে আদেশ করে দেওয়া উচিত। আর যদি আদেশ না করে যায় তাহলে সন্তানদের জন্য ইচ্ছাধিকার আছে, ইচ্ছা করলে তারা ব্যক্তিগতভাবে শোধ করতে পারবে, ইচ্ছা করলে শোধ না করলে তারা গোনাগার হবে না। এই গেল ওসিয়াতের বিধান। দ্বিতীয় নাম্বার হলো দায়ী ঋণ, মৃতের সম্পত্তি থেকে ঋণ শোধ করতে হবে, তাই সম্পূর্ণ সম্পত্তি লাগলেও হাদিস শরীফে আছে একাধিক জানাজা, এক জানাজা না একাধিক জানাজা, মক্কার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জানাজা না হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন এই ব্যক্তিকে ঋণগ্রস্ত হয়ে মারা গিয়েছে, হ্যাঁ ঋণগ্রস্ত হয়ে মারা গেছে, সে কি ওসিয়াত করে গেছে নাকি কোনো সম্পত্তি রেখে গেছে? আল্লাহ রাসূল সে ওসিয়াত করে যায়নি, সম্পত্তিও রেখে যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তোমরা তার জানাজার নামাজ পড়ো, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়বেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি তার ঋণ পরিশোধ করার দায়িত্ব নিলাম। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি তার জানাজার নামাজ পড়তে পারি। একাধিক জানাজা এমন হয়েছে আল্লাহ রাসূলের জীবনে যে ঋণ গ্রস্ত অবস্থায় মারা গেছে, ঋণ শোধ করার মতো ব্যবস্থাও রেখে যায়নি, ওসিয়ত করে যায়নি, এই ব্যক্তির জানাজা আল্লাহ রাসূল পড়তে চাননি। তবে মক্কার জীবনের পরবর্তী জীবন মদিনা জীবনে আল্লাহ রাসূল বড় উদার ছিলেন। তখন রাষ্ট্রপ্রধান, সরকারি সম্পদ আল্লাহ রাসূলের হাতে। তখন আল্লাহ রাসূল বলতেন, যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর যদি সে সম্পদ রেখে না যায়, তাহলে রাষ্ট্রীয় সম্পদ থেকে আমি তার পক্ষ হয়ে ঋণ পরিশোধ করে আমি তার জানাজার নামাজ পড়ব। আল্লাহ রাসূলের এক গোলাম ছিল আবলাহ, এক যুদ্ধে থেকে ফিরে আসছে। যুদ্ধে শেষে ফিরে আসার পথে আল্লাহ রাসূলের সওয়ারি বাঁধতে গেছেন একজায়গা, বাঁধতে গেলে শত্রুরা পিছন দিয়ে ধাওয়া করতেছিল। শত্রুরা পিছন দিক থেকে ধাওয়া করে অজ্ঞাত অবস্থায় একটা তীর এসে তার গায়ে লাগছে। শত্রু আন্দাজে মারছে, এসে তার গায়ে লাগছে, সে ওই তীরে ওই জায়গায় শহীদ হয়ে গেছে। আর মাসআলা হলো, যুদ্ধের থেকে ফিরার পথে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে শহীদ হয়ে মারা যায়। আর শহীদের মর্তবা তো সবাই জানা। সাহাবা একরাম খুব খুশি যে সে তো খুব সৌভাগ্যবান মৃত্যু হলো, সহজ মৃত্যু হলো, সে শাহাদাত ছিল। আল্লাহ রাসূল বললেন, না, আমি দেখতেছি সে একটা ঋণের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হয়। সাহাবা আশ্চর্য হয়েছে, আপনার গোলাম যুদ্ধে শরীর ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জেনে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যুদ্ধের গনিমতের সম্পদ থেকে একটা চাদর বন্টনের আগেই নিতে দিয়ে নিয়েছে, আর সে এই চাদরের জন্য তার জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে হচ্ছে। উপস্থিত সাহাবায়ে কেরাম তার জামানা তালাশ করলেন, তার ব্যাগটা খুঁজে দেখলেন, ব্যাগ খোঁজার পরে দেখলেন সত্যিকারেই ওই যুদ্ধের, যে যুদ্ধ থেকে ফিরে আসতেছে সেই যুদ্ধের একটা চাদর তার ব্যাগের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলার পর অনেক তাবি, স্যান্ডেলের ফিতা, দড়ি, রশি, ছোট ছোট জিনিসগুলো ফেরত দিতে আসছে। আল্লাহ রাসূল, এটা আমরা তো ছোট জিনিস মনে করে নিয়ে নিয়েছি, এগুলো ফেরত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি একজনের সম্পদ নেওয়া হয় তাহলে হাশরের ময়দানে একজন থেকে মাপ নেওয়া যায়, কিন্তু যদি শরীকানা সম্পত্তি নেওয়া হয়, যে সম্পদের মালিক একাধিক ব্যক্তি, আপনাদেরকে এর আগেও বলেছিলাম, মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, ভারত উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম, ওনাকে বলা হয় ফতিহুন নাফস, আরবি শব্দ, অর্থ হলো ওনার নিজের সত্তাটাই এমন যে ওনার মুখ থেকে সবসময় সঠিক মাসআলা বের হতো। আল্লাহ রাসূল স্বপ্ন থেকে ওনাকে মাসআলা বলার সার্টিফিকেট ফরজ দিয়ে দিয়েছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো ফ্যাক্টরি, কোনো কোম্পানি, কোনো দোকানের তদারকি করা, মালিকানা করা, রক্ষণাবেক্ষণা করা এত ভয় লাগে না, মসজিদ মাদ্রাসার রক্ষণাবেক্ষণা করাটাকে যত ভয় লাগে। জিজ্ঞেস করলেন, কেন হযরত? উনি বললেন, মাদ্রাসার এক আনা দুই আনা, এক টাকা দুই টাকা, এটা একজনের না, সমস্ত জনগণের হক, সমস্ত জনগণের হক। এই জায়গায় যদি আমার দ্বারা সামান্য একটু খেয়ানত হয়ে যায় তা আসলে ময়দানে এত মানুষ আমার বিরুদ্ধে মামলা নিয়ে উঠবে, আমি কার থেকে মাপ নেব? মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি খুব সাবধানতা, খুব সতর্কতার সাথে থাকতেন, কারণ একাধিক ব্যক্তির হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামের ইন্তেকালের পরে বলতেছেন যে সে যে গনিমতের সম্পদ বণ্টন করছে এটা তো চাদরটা তো একজনের না, যারা যুদ্ধে শরীক ছিল সবার এর মধ্যে হক আছে, সম্মিলিত সম্পদ, যৌথ সম্পদ, সবাই এর মধ্যে হক আছে, চাদরটা বন্টন করা আগ পর্যন্ত সবাই এর মধ্যে অংশীদার, সুতরাং সে কার থেকে মাপ নিবে হাশরের ময়দানে? ঋণের কথা বোঝাচ্ছে। আমাদের সমাজে তো ঋণগ্রস্ত হয়ে রাত্রের অন্ধকারে দাফন করার ফিকির করে, যদি ঋণগ্রস্ত বেশি থাকে তাহলে বেশি জানাজানি করে না, ঋণগ্রস্ত হলে বেশি জানাজানি করে না, বেশি জানাজানি না করে অবস্থা মারা যায়। ওই ব্যক্তির চেয়ে হতবাদ আর কেউ নাই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শব্দ এরকম, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো দেউলিয়াকে, নিঃস্বকে? সাহাবাকে বললেন, মান লা দিনারা ওয়ালা দিরহামা, তার টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ নাই, রূপা নাই, সেই তো দেউলিয়া নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, দেউলিয়া ওই ব্যক্তি যে অনেক নেকি নিয়ে যাবে, অনেক সব নিয়ে যাবে, কিন্তু দুনিয়া থেকে মানুষের থেকে মাফ করাই নিয়ে নাই মানুষের হক সমূহ, মানুষের পাওনা সমূহ। এই হক এবং পাওনা গুলো মানুষ হাসরের ময়দানে একে একে তার থেকে নিতে থাকবে। আজকে আসরের পরে গিয়েছে হাদিস, জালেম জুলুম করেছে, জালেম মজলুম থেকে হক মাফ করাই নিয়ে নাই হাসরের ময়দানে মজলুম জালেম থেকে আদায় করে নিবে, আদায় করে নিতে নিতে যখন জালেমের কাছে আর কোনো সব থাকবে না, তখন এই মজলুম ব্যক্তি পাওনাদারের যত গোনা ছিল এই গোনাগুলো তার উপর সওয়ার করে ওই মজলুম সে গোনা থেকে মুক্ত হবে, আর জালেমকে গোনাগার হিসেবে আখ্যায়িত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি বড় নিঃস্ব যে ব্যক্তি অনেক নেকি নিয়ে যাবে কিন্তু হাসরের ময়দানে মানুষের পাওনা মানুষের হক দিতে দিতে দিতে তার সব নেকি শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত এই পাওনাদারদের গোনা তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। এক দানে, এক দানে বলতে এক দিরহামের ষষ্ঠ ভাগের এক ভাগ, এক দিরহামের ষষ্ঠ ভাগের এক ভাগ, পৌনে চার পৌনে তিন দিরহামে এখনের মা পণ্যপাতি এক ভরি, উদাহরণস্বরূপ এক ভরি সমান সমান তিন দিরহামই ধরি, এক ভরি সমান সমান তিন দিরহাম, আর এক দিরহামের ছয় ভাগের এক ভাগ হলো দানেক, একটা মাপ আরবি মাপ। এক দানেক সম্পদের জন্য হাসরের ময়দানে নেকি নেওয়ার ক্ষেত্রে 70,000 ফরজ নামাজ জামাতের সাথে কবুল নামাজ বান্দার থেকে নিয়ে নেওয়া হবে। এক কিতাবের আর এক কিতাবে আছে 70-এর কথা আছে যে 70 ওয়াক্ত ফরজ নামাজ, 70 ওয়াক্ত ফরজ নামাজ এক দানেক সম্পদের জন্য হাসরের ময়দানে ইবাদত থেকে ইবাদতকারী থেকে ওই পাওনাদার নিয়ে নিবে। এখন যদি কেউ 1 কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে 1 কোটি টাকা দিয়ে বিল্ডিং করে ফ্ল্যাট করে স্ত্রী ছেলে নিয়ে খুব আরামে রেখে উনি হজ নিয়ে ইবাদত নিয়ে যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, পাওনাদারা যখন নিতে থাকবে তখন জীবনের সব নাকি শেষ। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গগণ খুব সাবধানে জীবন কাটা, খুব সাবধানে জীবন কাটা। মুফতি রফি উসমানি দামাত বরকাত, মুফতি সবি সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে, দারুল উলুম করাচির এখন দায়িত্ব উনি প্রিন্সিপাল, এখন জীবিত আছে এমন মানুষের ঘটনা। উনি বলেন যে মাদ্রাসার মেহমানদারি, মাদ্রাসার মেহমানদারি স্বাভাবিক মেহমানদারি আমি গ্রহণ করি না, যদি কোনো ব্যক্তি বিশেষ আমাকে দাওয়াত দেয় তাহলে ওই ব্যক্তির দাওয়াতে আমি গ্রহণ করি, ওই ব্যক্তিটির নির্দিষ্টভাবে আমাকে দাওয়াত দেয়। এরপরে বলেন যে মাদ্রাসার যে স্বাভাবিক সম্পদগুলো আছে এই সম্পদগুলো আমি আমার যে টেবিলটা যে টুলটা যেগুলো আমি ব্যবহার করি সেগুলো আমি নিজের টাকায় যা সেটাকে খরিদ করে ওই জায়গায় রেখে আমি ব্যবহার করতেছি, যে মাদ্রাসার জিনিস আমার ব্যক্তিগত কাছে ব্যবহার হয়ে যায় হাসরের ময়দানে যেন আমি কারোর কাছে আসামি হয়ে না উঠি। আল্লাহওয়ালা বুজুর্গকে হজ মাওলানা খলিল আহমদ সাহারানপুরের রহমতুল্লাহ আলীর ঘটনা শুনিয়েছিলাম, সাহারানপুর মাদ্রাসার হাউজের থেকে তরকারি গরম করার জন্য মাসে 3 রুপি মাদ্রাসায় দান করতেন, হাউজে আগুন জ্বালানো হতো পানি গরম করার জন্য, সেই পানি রাত্রে আগুন জ্বালানো হয়েছে, দুপুর পর্যন্ত আগুনের তাপ আছে, সেই তাপ থেকে ওনার দাউলের বাটির রেখে গরম করা হতো আগুনের উপর, খাদেম দাদারা 3 রুপি মাদ্রাসায় দান করে দিতেন। জিজ্ঞেস করলেন খাদেম, হুজুর এ আগুন তো এমনি জ্বালানো হয়েছে, আগুন তো আমরা নিই নাই। হুজুর বললেন আগুনের তাপ তো নিচ্ছি আমরা, এজন্য এই আগুনের তাপ যে নিচ্ছি এই তাপ তো আমাদের ব্যক্তিগত জিনিস না, সুতরাং 3 রুপি দান করে দিই যাতে হাসরের ময়দানে কোনো পাওনাদার আমাকে না ধরতে পারে। জীবনের শেষ সময় সব কিতাব গুলো মাদ্রাসায় দান করে গিয়েছিলেন, অনেক কিতাব ছিল ওনার, এই এই মনে দান করে গিয়েছিলেন, না জানি কোনো মানুষের হক বা মাদ্রাসার হক আমার উপর আছে কিনা এটার জন্য হাসরের ময়দানে যদি আমাকে ধরে ফেলে এজন্য আমি অতিরিক্ত কিছু দান করে গেলাম মাদ্রাসা। বুঝাতে চাচ্ছি আল্লাহওয়ালা বুজুর্গগণ দুনিয়ার জীবনযাপন এমন স্বচ্ছ ভাবে করেন যাতে আমি মানুষের কাছে পাইতে যাই ঠিক আছে, কিন্তু মানুষ যেন আমার কাছে না পায়। লাভ হবে কি আমি মানুষের কাছে পাইতে গেলে হাসরের ময়দানে যদি আমার নেকির পাল্লা বাড়ি থাকে তার থেকে নামার নেওয়ার দরকার নেই, আমি মাফ করে দিছি আলহামদুলিল্লাহ। আর যদি মানুষ আমার কাছে পাইতে থাকে হাসরের ময়দানে, যদি আমার নেকিটা সমান সমান হয়ে যায়, যদি একটা নেকি আমার কম হয়ে যায়, পাল্লা যদি আমার গোনা একটা ভারী হয়ে যায়, তখন তো আমার খারাপ। এই জন্য দুনিয়ার জীবন যাপন আল্লাহওয়ালা বজুর্গরা নেক বান্দারা এমন ভাবে করে যে হাসরের ময়দানে যেন ঋণগ্রস্ত হয়ে না উঠতে হয়। আর এই দুনিয়ার সম্পদের ব্যাপার আল্লাহ তাআলা বলতেছেন, সম্পদ যে বণ্টন করবে সেগুলোর ক্ষেত্রে ওসিয়তের পরে দ্বিতীয় বিষয় হলো ঋণ, তার ঋণ পরিশোধ করার পরে তারপরে বণ্টন হবে, তারপরে বণ্টন হবে, যাতে ওই ব্যক্তি হাসরের ময়দানে আসামি হয়ে না ওঠে। যতগুলো মিরাসের আলোচনা গেছে সব আলোচনায় আল্লাহ তাআলা কথা বলতেছে, শেষে বলেন মানুষ ঋণ নিয়ে সময় যদি নিয়ত করে আমি দিব না, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে না। আর যদি নিয়ত করে যে যত করে ঋণ হোক না কেন আমি ঋণ নেওয়ার সময় দিয়ে দিব, আল্লাহ তাআলাকে ঋণ পরিশোধ করতে সাহায্য করে। বুখারি শরীফের ঘটনা শুনিয়েছে এক জুমার বয়ানে অনেক আগে আপনাদের, বুখারি শরীফের হাদিসের এক বছর এই বর্ণনা, এক ব্যক্তি একজনের থেকে ঋণ নিয়েছিল আল্লাহর ওয়াস্তে দোহাই দিয়ে, যে আল্লাহর ওয়াস্তে আমার কিছু ঋণ দাও, অমুক তারিখে আমি শোধ করে দেবো। লোকটা ছিল ব্যবসায়ী, ব্যবসা করতে করতে সে আর এক জায়গায় চলে গেছে, সময় হয়ে গেছে ঋণ পরিশোধ করার মতো। সে জাহাজের আসাদার পথ ছিল, জাহাজের স্টেশনে আসছে কোনো জাহাজ পাচ্ছে না, কি করবে? তখন একটা শুকনা কাঠের মধ্যে যে পরিমাণ টাকা পাইত লোকটা, ওই পরিমাণ টাকা বেঁধে ওই কাঠের উপর ছেড়ে দিয়ে ছেড়ে দেবে। অপরদিক থেকে যে লোক টাকা পাইত ওই লোক স্টেশনে এসে রয়েছে যে আজকে তো জাহাজ আসবে, ওই ব্যক্তি আজকে আসবে আমাকে টাকা দিবে। সন্ধ্যা হয়ে গেছে, লোকটা আসে না, লোকটা না আসার ফলে বিকেল বেলা যাবে, দেখে একটা শুকনা কাঠ বেশি আসছে, শুকনা কাঠ বেশি আসছে, সেই শুকনা কাঠ বাড়িতে নিয়ে লাকড়ি হিসেবে ব্যবহার করবে। সে নিয়ত করে লাকড়ি কাঠটা উঠে নিয়ে যাচ্ছে বাড়িতে, বাড়িতে নিয়ে যখন কাঠটা ফেলছে তখন ওই টাকার ফলে ফিরে পড়ে গেছে, টাকাগুলো উঠাই উঠায় দেখে যে পরিমাণ ১০০ স্বর্ণ মুদ্রা এই কাঠের সাথে বাঁধা ছিল। লোকটা মনে করছে যে না, বেশ কিছুদিন পরে ওই ঋণগ্রস্ত ব্যক্তি সে তো অনির্দিষ্টভাবে শোধ করেছে, এখন সে আবার আসছে এই লোকের কাছে, আজকে এসে আজকে সশরীরে তার কাছে দেওয়ার জন্য আসছে তার বাড়িতে। ভাই আপনার ঋণ আমার সময়ের মধ্যে দিতে পারি নাই, আমাকে মাফ করে দিয়ে দিতে দেরি হয়ে গেছে। তো ওই ব্যক্তি বলে না, আমি তো আমার ঋণ পেয়ে গিয়েছি, কেন আমি ওই যে পরিমাণ টাকা পাইতাম ওই পরিমাণ টাকা আপনি বলেছিলেন স্টেশনে আসবেন দিয়ে দিবেন, আমি সন্ধ্যার সময় কাঠ নিয়ে এসেছি, কাঠের মধ্যে ওই পরিমাণ টাকা পেয়ে গেছি, আমি তো মনে করেছি আপনি আমার জন্য টাকা পাঠিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, যে আল্লাহ আমি আপনার উপর ভরসা করে ঋণ নিয়েছিলাম আর আপনার উপর আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, আপনি আমার ঋণটা পরিশোধ করতে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সমাজে ঋণ নেয় ব্যাংকের থেকে লোন নেবে, লোন খেলাপি নিয়োগ করে, বড় বড় ফ্যাক্টরি গুলো রাত্রের অন্ধকারে বায়ুপত্র সরায় আগুন ধরাই দিয়ে সকালবেলা সাংবাদিক ডেকে সংবাদ দেখাবে ফ্যাক্টরি পড়ে গেছে, দেহ দেওয়া হয়ে গেছে, এমন সমস্ত ব্যাংক গুলো কি করে দেন, আমার মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, টাকা পয়সা অন্য জায়গা অন্যদের নামে দিয়ে দিয়ে অন্য দেশে পাঠাই দিয়ে বিদেশে সাপ্লাই করে এখন ব্যাংকে দেহ দেওয়া দেখাচ্ছে। ব্যাংক তো টাকার মালিক না, টাকার মালিক কে? সাধারণ জনগণ, সাধারণ জনগণ। এখন এই যে ফ্যাক্টরি মালিক কোটি কোটি টাকার ক্ষেত্রে সে যে দেউলিয়ার ধান ধরতেছে হাসরের ময়দানে, সে কার ঋণ শোধ করবে? এই জন্য ইমানদার ব্যক্তি হলো যে আল্লাহ আমি যেন হাসরের ময়দানে কারোর পাওনা নিয়ে না উঠতে হয়, কারোর সাথে দুর্ব্যবহার করেছি সে আমার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এই অবস্থা যেন আমার না উঠে, দুনিয়া থেকে যেন আমার মাফ হয়ে যায়, কেউ আমার কাছে টাকা পাইতে হবে যেন দুনিয়ার থেকে শোধ করে দিয়ে যেতে পারি। এই হলো ইমানদারের দাবি। কোরআন হাদিসে এই জন্য ঋণের ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ঋণগ্রস্ত ব্যক্তির নামাজ পড়তেন না, মিরাসের ব্যাপারে ঋণ শোধ করার আগে মিরাস বণ্টন করা যাবে না, এগুলো আল্লাহ তাআলার অকাট্য বিধান, ওয়াসিয়াতান মিন আল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহু আলীমুন হাদীম, আল্লাহ তাআলা সব কিছু ভালোভাবে জানেন, আল্লাহ তাআলা প্রজ্ঞা ময়, হিকমতওয়ালা এবং সেনোশীল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সমস্ত বিধান বুঝে তার উপর আমল করবার তৌফিক দান করুন। প্রশ্ন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করার জন্য কোরআন শরীফ থেকে পাঠ করতে হবে নাকি মোবাইলে ডাউনলোড করলে, ডাউনলোড করেও তেলাওয়াত করলে হবে? হ্যাঁ, মোবাইলে তেলাওয়াত করলেও হবে। তবে যদি কোনো ব্যক্তির এমন হয় যে মোবাইলে এবং সফট কপি আর হার্ড কপি বলে, সরাসরি কোরআন শরীফ আর মোবাইল সফটওয়্যার দুইটা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যবধান মনে হয় না, স্বাভাবিক হয়ে গেছে, তো ওই ব্যক্তির জন্য কি সবসময় সে মোবাইলে পড়তে পারে। কিন্তু যদি এমন হয় যে মোবাইলে পড়তে গেলে তারা এখনো আনইজি ফিল বলে, মানে কেমন কেমন লাগে, এই সমস্ত ব্যক্তিদের জন্য হাতের পাশে কোরআন শরীফ থাকা অবস্থায় কোরআন শরীফ নিয়ে পড়া উত্তম। যদি কখনো কোরআন শরীফ না থাকে তখন মোবাইলে পড়লে সমান সব হবে, কোনো সবের ক্ষেত্রে কোনো ব্যবধান নেই। দুই, প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করলে হবে না সাথে পানিও ব্যবহার করতে হবে? প্রস্রাব ব্যবহার পরে টিস্যু ব্যবহার করার পর পানি ব্যবহার করা উত্তম, টিস্যু বা যে কিছু ব্যবহার করা পানি ব্যবহার করা উত্তম, কিন্তু টিস্যু ব্যবহার করে 40 কদম হেঁটে কাশি দিয়ে পায়ের উপর পা চাপ দিয়ে, এগুলো ইসলামের বিধান না, এটা জানতে হবে, এটা ইসলামের বিধান না। এটা আসলে খাদিজা রাহমাতুল্লাহ আলাইহি শুধু ইমদাদুল ফতোয়া লিখতেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে তার স্বাভাবিকভাবে যদি না বের না হয় তখন ওই ব্যক্তি কি করতে পারবে, পেশাব করে কিছু হাঁটাহাঁটি করার পর তার বাকি গুলো বের হবে, তারপরে সে টিস্যু পানি ব্যবহার করবে। আমাদের সমাজে এটাকে আমি স্বাভাবিক নিয়মই হয়ে গেছে যে কেমন যেন টিস্যু ব্যবহার আপনাদেরকে শোনাইছিলাম, আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের ঘটনা। ইমাম সাহেব আমার বন্ধু মানুষ, হাফেজ আমার একসাথে বন্ধু, খুব আমলি মানুষ, এই মনে করে ইমামতি দিয়ে নিয়োগ দিয়েছিলাম তাকে। বেশ কিছুদিন বাড়িতে যায় না, এলাকার মানুষ ইমাম সাহেবের বিরুদ্ধে লিস্ট করছে, আল্লাহ মাফ করুন, ইমাম সাহেবের বিরুদ্ধে লিস্ট করছে। এক নাম্বার লিস্ট সর্বপ্রথম বাক্য হলো ইমাম সাহেব নাপাক অবস্থায় নামাজ পড়ায়, আসছে ইমাম সাহেব নাপাক অবস্থায় নামাজ পড়ায়, তখন বলে ইমাম সাহেব খেলা খেলুক নিয়ে হাঁটাহাঁটি করে না। এখন তো সাধারণ মানুষদেরকে তো বোঝানো সম্ভব, যদি বোঝে কোরআন হাদিসে কোথায় আছে আড়াআড়ি করা লাগবে দেখাতে পারবে না কোথাও না। এটা হচ্ছে আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, এই রেওয়াজ থেকে বের হয়ে আসা দরকার। হ্যাঁ, পেশাব করার পরে কিছু সময় সেটাকে অবস্থান করে স্বাভাবিক যতটুকু বের হওয়ার, যতটুকু বের হওয়ার পরে টিস্যু পেপার দিয়ে মুছে তারপরে যদি আমি পানি দেখি উত্তম হবে। কিন্তু যদি আমি শুধু টিস্যু পেপার উপর যথেষ্ট থাকি অথবা শুধু পানির উপর যথেষ্ট থাকি, যে কোনো একটার উপর যথেষ্ট থাকলে আমি পবিত্র হয়ে গেছি। উত্তম হলো টিস্যু পেপার বা ডিলাগুলো ব্যবহার করার পরে তারপরে পানি ব্যবহার করা। নামাজ পড়ি কিন্তু অন্তর নরম হয় না, অহংকার আরো বাড়ে, এর কারণ কি? নামাজ হলো সওয়াবের কাজ, অহংকার দূর হলো অ্যান্টিবায়োটিক, ভাইরাস, ভাইরাস জন্য অ্যান্টিবায়োটিক লাগে, একটা হলো ভিটামিন আর একটা হলো অ্যান্টিবায়োটিক। এই নামাজ রোজা তেলাওয়াত এগুলো হলো ভিটামিন, শক্তি বাড়ে, কিন্তু ভিতরে জীবাণু রয়েছে, এই জীবাণু দূর করার জন্য অ্যান্টিবায়োটিক লাগে, সেই অ্যান্টিবায়োটিক হলো আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক এবং দিল নরম করার, দিলের উপর আঘাত আছে, দিল নরম করার যে সমস্ত আমলগুলো আছে সেই আমলগুলো লাগবে। স্বাভাবিক নামাজ রোজার দ্বারা হয় না, সাধারণত নামাজ রোজার দ্বারা যদি ওইভাবে নামাজ পড়ে তাহলে হতে পারতো, কিন্তু সে নামাজই তো হয় না। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধরলে দেখা যাবে অনেক সোনা কারাতি চুরি হচ্ছে না, নামাজ যেভাবে দাঁড়ানো দরকার সেভাবে নামাজ পড়তেছে না, যেভাবে ধ্যান খেয়াল নেওয়া দরকার সেভাবে ধ্যান খেয়াল হচ্ছে না। যদি বাস্তবিক অর্থে কেউ এইভাবে নামাজ পড়তো তাহলে নামাজ তো আমি আল্লাহর গোলামি করতেছি, তাহলে আমার মধ্যে অহংকার আসবে করতে, আমি আল্লাহর সামনে সিজদা দিচ্ছি, এর থেকে অবনতি কি আছে, এর ভিতরে তার অহংকার আসবে কিভাবে? কিন্তু নামাজে তো সিজদা দিলে আল্লাহর সামনে সিজদা দিচ্ছি এই মনোভাব তো আসে না, চিন্তা দিয়ে তো সারা দুনিয়ার চিন্তা চলে আসে। ইমাম সাহেব যদি চিন্তা করতে পাঁচ বার পায় বিরক্তি লাগে, এত দেরি করে খা। এই জন্য নামাজের মতো নামাজ না হওয়ার কারণে অহংকার থাকে, এই জন্য অহংকার হলো জীবাণু, ভাইরাস, এই ভাইরাস দূর করার জন্য অ্যান্টিভাইরাস থাকবে। হুজুর, আমার এক প্রতিবেশী মারা যাওয়ার পরে আমি বললাম আল্লাহ আমার সব নেকি ওর আমল নামায় দিয়ে দিন, এখন আমার সব নেকি কি বাদ হয়ে গিয়েছে? না, এটা আল্লাহ আল্লাহ রসুলের সাহাবা একরাম থেকে নিয়ম আছে যে আমার জীবনের সমস্ত নেক আমলের বিনিময় হলো নেকামল দুই প্রকার, এক প্রকার হলো ঋণ, এক প্রকার হলো আমি আল্লাহ তাআলার জিম্মা আদায় করেছি, ফরজ নামাজ পড়েছি, আমি দায়ী মুক্ত হয়েছি আল্লাহর কাছে, আমি নামাজের ক্ষেত্রে দায়ী না। আর একটা হলো আমি নকল আমল গুলো করেছি, নকল আমল গুলো করার ক্ষেত্রে যদি শুরুতে আমি নিয়ত করি যে আমি এক আমল দ্বারা একাধিক ব্যক্তিকে দিব, একটা কাগজ ফটোস্টেট করে আমি 100টা বানাবো, 100টা বানানো যায়, একটা রাউটার থেকে একাধিক ওয়াইফাই চালানো যাচ্ছে, একটা নেট থেকে একাধিক লাইন নিয়ে চালানো যাচ্ছে। নফল নামাজ করা আমল করার সময় যদি একাধিক ব্যক্তির নিয়ত করা যায় তাহলে একাধিক ব্যক্তি আমল নামায় সওয়াব পেয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে উপদেশ দিতেন যে বেটা তুমি দৈনিক দুই রাকাত নামাজ পড়বে, মাত্র দুই রাকাত অতিরিক্ত, সে নামাজগুলো দুনিয়ার সমস্ত নেক বান্দাদের আমল নামায় তুমি এই দুই রাকাত নামাজের সব বকশিশ করে দিবে। তা যদি নামাজের এই নফল আমলের শুরুতে এমন নিয়ত করা হয় তাহলে ভালো, আর নিয়ত না করলে পরবর্তীতে যদি আমি নিয়ত করি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির আমলও থাকবে, সে যে কষ্ট করেছে এটার বিনিময়। ইমামের সাথে নামাজের কতটুকু পেলে সে রাকাত পূর্ণ সওয়াব পাওয়া যাবে। রুকুতে পেলে, রুকুতে ইমাম সাহেবের সাথে পেয়েছি তার আলামত কি? রুকুতে ইমাম সাহেবের হাত হাঁটু থেকে ওঠার পূর্বে মুক্তাদির হাত যদি হাঁটুতে লেগে যায় তাহলে আমি হাঁটুতে রুকু ইমাম সাহেবের সাথে পেয়েছি। আবার ইমাম সাহেবের হাত হাঁটু থেকে উঠানোর পূর্বে যদি মুক্তাদির হাত হাঁটুতে লেগে যায় তাহলে ধরা হবে ইমাম সাহেবের সাথে মুক্তাদি রুকুতে শরীক হয়েছে, আর রুকুতে শরীক হলে এই রাকাতও পেয়েছে সওয়াবও পাবে। কি করে আন্দাজ করে বুঝতে হবে যদি না দেখা যায়? স্বাভাবিকভাবে ইমাম বলেন ইমামদের দায়িত্ব হলে একটু উপরের দিকে উঠে তার তাকবীর বলা, সামি আল্লাহ বলে মানে একটু উপরে উঠে বলা। যদি আগের থেকে বলা শুরু করে তাহলে যুবক মুক্তাদি লাফে আগে উঠে চলে যাবে, হাদিসে আগে যাবে আগে উঠবে ইমাম সাহেব, আর মুক্তাদি পরে যাবে পরে উঠবে, সমান সমান হয়ে যাবে। আন্দাজ করতে হবে আমার যে আমার হাত লাগছে কখন, যদি আমি এই অবস্থায় পেয়ে যাই তাহলে ইনশাআল্লাহ ওই রাকাতের সওয়াব আমি পেয়ে যাবো। এর দ্বারা একটা দলিল হয়, সে দলিল হলো যে সমস্ত ভাইরা দলিল দেয় সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে না, ওনারাও কিন্তু এই মাসলা খায়, এই রুকুতে ইমাম সাহেবের পরে নামাজ হয়ে যাবে। এখন যদি ওনাদের কাছে জিজ্ঞেস করা হয় যে আলহামদুলিল্লাহ তো বললেন না, অর্থাৎ আলহামদুলিল্লাহ এই মাসলাটা যে সঠিক না এই মাসলা থেকে স্পষ্ট বোঝা যায়। দুই, কোন পণ্যের উপর প্রচার এবং প্রচারণা চালিয়ে অর্থ নিলে সেই অর্থ বৈধ হবে কিনা। হ্যাঁ, বিজ্ঞপ্তির যে কাজ আছে সঠিকভাবে অতিরঞ্জিত না করে বিজ্ঞপ্তির যে মাধ্যমগুলো আছে এটা করে এটার বিনিময় নেওয়া যায় আছে। তিন, বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নির্ধারিত পরীক্ষার ফিচের চেয়ে অতিরিক্ত নেওয়া হয়। অতিরিক্ত টাকা পরীক্ষার পরিচালনা শেষে শিক্ষকদের মাঝে পারিশ্রমিক হিসাবে দিয়ে সেটা দিলে সেটা বৈধ হবে কিনা? উক্ত টাকা আপ্যায়ন বাবদ খরচ করলে সেই খাবার খাওয়া যাবে কিনা? না, যায় না। সরকারি হাসপাতালে টিকিট বিক্রি করে 10 টাকা, এখন যদি হাসপাতালওয়ালা বলে যে এত বড় সেবা দিচ্ছি 100 টাকা করে বিক্রি করি, যায় না। বিশেষভাবে সরকার যে সমস্ত জায়গায় অর্থায়ন করে সেই সমস্ত জায়গায় সরকারের পক্ষ থেকে যে অঙ্কটা নির্ধারিত থাকে জনগণের সুবিধার্থে থাকে, এটার ক্ষেত্রে ব্যতিক্রম করা যায় হবে না। 13-14 বছর বয়সের হাফেজদের কাছে ঘরের মহিলারা আরবি শিখলে তাতে কোনো সমস্যা আছে কিনা দয়া করে জানাবেন। 13-14 বছর বয়স আসলে বিষয় না, বিষয় হলো বালেগ হওয়া না হওয়া। বালেগ হওয়া না হওয়া কি করে বুঝতে হয়? রাত্রে স্বপ্ন দোষ হওয়া না, নাইট প্রেশার হওয়া না হওয়া। যদি কোনো বাচ্চার 10 বছর থেকে নাইট প্রেশার হয়ে থাকে তাহলে সে বালেগ, তার সাথে দেখা সাক্ষাৎ কোনো বেগানা মহিলার জায়েজ নাই। একটা, বালেগ হই নাই কিন্তু সে আকর্ষণ আছে তার মধ্যে, পুরুষের যে আকর্ষণ থাকে মহিলাদের প্রতি সে আকর্ষণ আছে, তাহলে তার কাছে এভাবে বেগানা মেয়েদের কোরআন পড়া জায়েজ নাই। শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হওয়ার পর গড়িয়ে পড়ার আগে রক্ত মুছিয়ে ফেলিয়াছি, তারপর আবার রক্ত বের হয়েছে, এখন আমার অজু ভেঙে সে কি বুঝিয়ে বললে উপকৃত হব? রক্ত বের হওয়ার পর রক্ত মুছি আর না মুছি? রক্ত যদি এতটুক পরিমাণ বের হয়ে যায় যে না মুছতে গড়ায় যাইত তাহলে অজু ভেঙে যাবে। উদাহরণস্বরূপ, রক্ত একটু বের হচ্ছে আর টিস্যুর মধ্যে মুছতেছে, রক্ত একটু বের হচ্ছে টিস্যুর মধ্যে মুছতেছে, 3-4 বার মোশার পরে যদি ধারণা হয় যদি আমি না মুছতাম তাহলে রক্তগুলো এক জায়গায় থাকলে গড়ায় যাইত তাহলে অজু ভেঙে গেছে। তা মোশার না মোশার সাথে সম্পর্কিত না, এতটুকু বের হলে অজু ভাঙবে, যতটুক বের হলে গড়িয়ে যাইত। হযরত, অনেক মুসল্লি বলে পাত্রের ভিতরে হাত দিয়ে পানি উঠিয়ে অজু করলে নাকি অজু হয় না, হযরত এই কথাগুলো কি ঠিক? না, কথা ঠিক না। পাত্রের ভিতর থেকে হাত দিয়ে উজু করলে উজু হয়ে যাবে, তবে যে হাতটা আমি পাত্রে দিব সে হাতটা আমার পবিত্র হওয়া জরুরি। যদি আগে থেকে অপবিত্র থাকে তাহলে পাত্র থেকে ঢেলে বা যে কোনো উপায়ে পবিত্র করে তারপরে হাত দিয়ে পানি নিয়ে যাবে। আমাদের সমাজের মানুষ মনে করে অজুর যে পানি পড়ে যায় পাত্রের মধ্যে পানিটা নাপাক হয়ে যায়। আসলে বিষয়টা এরকম না, বিষয় হলো অজুর যে পানি পড়ে যাচ্ছে ওই পানি যদি পাত্রের মধ্যেও পড়ে তা পাত্রের পানির চাইতে ব্যবহৃত পানি যদি বেশি না হয় তাহলে ওই পাত্রের পানি নাপাক হয় না। বর্তমানের মধ্যে 5 কেজি পানি আছে, 5 কেজি পানি একটা বালতিতে নিয়ে অজু শুরু করছে, অজু করতে করতে 3 কেজি পানি উনি ব্যবহার করে ফেলেছে, ব্যবহারের পানিটা আবার আবার ওই জায়গায় পড়ে গেছে বালতির মধ্যে। বালতির মধ্যে ব্যবহারিক পানি হলো 3 কেজি আর অব্যবহৃত পানি আগের থেকে যেটা ছিল সেটা হলো 2 কেজি, এই দুইটা মিলে 5 কেজি হয়েছে। আর ব্যবহারিক পানি হলো 3 কেজি, এই জন্য সম্পূর্ণটা পানিটা আর ব্যবহার করা যাবে না। আর যদি এমন হতো যে আমি 3 কেজি নিয়ে ব্যবহার করেছি, 2 কেজি বাইরে পড়ছে, 1 কেজি ভিতরে পড়ছে, আরো 2 কেজি ভিতরে আছে, মোট 3 কেজি হলো, 3 কেজির 1 কেজি ব্যবহৃত আর 2 কেজি ভালো, ওই পানিটা পবিত্র এখনো ব্যবহার করা যাবে। কত সহজ মামলা। আমাদের সময় তো অজু করতে গেলে অজুর পানি গায়ে লাগলে মনে করেন না পাকে গেছে, অজুর পানি না পাকে না। ব্যবহৃত পানি যদি কোনো ভালো পানির সাথে পড়ে তাহলে ভালো পানির চাইতে ব্যবহৃত পানি বেশি না হলে ওই পানিটা পাক থাকবে। অনেক মুসল্লিদের দেখি যে সিজদে যাবার সময় বিশেষ করে যারা চেয়ারে নামাজ পড়ে তাদেরকে দেখি তারা পাঞ্জাবি পিছনের অংশ উপরে উঠিয়ে নয়, এদের নামাজ সহি হয়। নামাজের মধ্যে জামা কাপড় ভাঁজ করা, জামা কাপড় উঠানো নামানো এটা অসুন্দর কাজ, মাকরুহ, অসুন্দর, নামাজ হয়ে যাবে। যদি কোনো মারাত্মক কোনো সমস্যা না থাকে তাহলে এমনকি না করা। অনেকে দেখা যায় সিজদা যাওয়ার সময় সামনের জামাটা একটু ঝাড়া দিয়ে ঠিক করে নেয়, সিজদার থেকে উঠে জামাটা একটু ঝাড়া দিয়ে ঠিক করে নেয়, এটা মাকরুহ, এটা কোনো নামাজ ভঙ্গ হবে না, অনুত্তম হলো, নামাজের সব কিছু কম হওয়ার আশঙ্কা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক মাসআলা বুঝে এগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আগামী শুক্রবার আমাদের বাইতুল মামুন হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন। আলহামদুলিল্লাহ এবার আমাদের মাদ্রাসা থেকে 9 জন হাফেজ বের হচ্ছে, 9 জন হাফেজ। তাদের আমাদের কওমি মাদ্রাসার নিয়ম অনুপাতে হাফেজি পাস করলে, মাওলানা পাস করলে, মুফতি পাস করলে তাদেরকে পাগড়ি খুব দেওয়া হয়। সেই অনুপাতে শুক্রবারের দিন অনেক ওলামা একরাম আসবেন, বিশেষভাবে 14 নম্বরের যিনি 14 নম্বর জামিউল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মুফতি আবুল হাসান রোমানি সাহেব, আমাদের বীরপুরের মধ্যে একজন শ্রদ্ধাভাজন আলেম। এরপরে দিনপাড়া মসজিদের মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব, যার বয়ান আমরা অনেকেই শুনতে আগ্রহী, উনিও আসবেন। অন্য ওলামা একরাম আশপাশের মসজিদের ইমামগণ তার অন্যকেই থাকবে। আমরা সবাই ইনশাআল্লাহ বাদ মাগরিব থেকে মাহফিলে শরীফে মাহফিলে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। কোন আলেমের কোন বয়ানটা আমার জীবনের জন্য হেদায়েত হয়ে যায় কিছুই জানি না। ওলামাগণ সবাই আতরের মতো, মিষ্টির মতো, ফুলের মতো, এক এক ফুলের এক এক স্বাদ, এক এক মিষ্টির এক এক স্বাদ, এক এক আতরের এক এক স্বাদ। এটা কখনো বলা ঠিক না অমুক আতর গন্ধ ভালো না, না এক এক আতর এক এক গ্রাম, যার কাছে যেটা ভালো লাগে। যেন ওলামা একরামকে আল্লাহ তাআলা হেদায়েতের প্রতিনিধি হিসেবে দিয়েছে, যেন ওলামা একরামের জমা, ওলামা একরামের বয়ান আমাদের সবার জন্য দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কাজে শরীক থাকবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله نشهد غنغر يا الله غنغر بسم الله تيني أبدر دربار حاد تلت يا الله أمدر جيبن رسموت رقم غنغر تاكي ماف كوري بي يا الله أمدر جندا مرد شكو لات كي شدن كي ماف كوري بي يا الله بشر شموت مومن مومرات كي ماف كوري بي يا الله بشر شكنا أمدر آفا أمم كي ماف كوري بي يا الله جرا بحما ہوئے جرا باب ہوئے تي ترا جاني شمتر كي كتو محبت كوري بحما ইয়া আল্লাহ সন্তানের গায়ে ধুলাবারি লাগতে দিই না, সন্তানের গায়ে ময়দা লাগলে পাপ্পার সহ্য হয় না। ইয়া আল্লাহ কত রাত, ইয়া আল্লাহ কত রাত্রে সন্তানকে যখন আল্লাহ সারা রাত ধরে জাগ্রত থেকে যখন ইয়া আল্লাহ এত কষ্ট, তখন মনে হয়েছিল আমাদের আব্বা আম্মাও আমাদের জন্য এত রাত্রে অনেক রাত দাঁড়িয়ে আল্লাহ যাত্রী আল্লাহ অনেক রাত্রে যাত্রী এ আল্লাহ জাগরণ থেকে থেকে আমাদের জন্য কষ্ট সহ্য করেছিলেন। ইয়া আল্লাহ সেই বাপ্পার ঋণ তো শোধ করতে পারি না। ইয়া আল্লাহ ওই আমবাগানের নিচে গর্তের ভিতরে রেখে আসছি আপনার বিধান অনুপাতে। ইয়া আল্লাহ সেই বাপ্পার কবরের আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ সেই বাপ্পার জন্য আপনি জান্নাতুল ফেরদাউসের পায়তলা করে দেন। ইয়া আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের যাদের বাপ্পা জীবিত আছেন সে সমস্ত বাপ্পার খেদমত করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ দুনিয়ায় বাপ্পার চাইতে আপন আর কেউ নাই। ইয়া আল্লাহ সবাই ভালোবাসে স্বার্থের বিনিময়, স্ত্রী ভালোবাসে স্বার্থের বিনিময়। ইয়া আল্লাহ বাপ্পা ভালোবেসেছিল কোনো স্বার্থ ছাড়া। সন্তান দূরে গিয়ে সন্তান বাহিরে আসলে বাপ্পার মন অস্থির থাকত। ইয়া আল্লাহ সেই বাপ্পাকে যারা হারিয়েছি আর তো ফিরে পাবো না দুনিয়াতে। ইয়াল্লাহ জান্নাতে যেন একসাথে থাকতে পারি সেই তৌফিক দান করুক। ইয়াল্লাহ যাদের বাপ্পা জীবিত আছেন সেই সমস্ত বাপ্পার কদর করবার তৌফিক দান করেন। বাপ্পার নেক দৃষ্টি নেক দৃষ্টি নেক দোয়া লাভ করবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ বাপ্পার আদর্শ সন্তান হবার তৌফিক দান করেন। ইয়াল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। ইয়াল্লাহ আমাদেরকে আপনারা নেক বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ ঋণ থেকে মুক্ত হয়ে মানুষের হক থেকে মুক্ত হয়ে যেন আপনার দরবারে হাজির হতে পারে সেই তৌফিক দান করুন। ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যাওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ কোরআনে কারীমের এই তাফসীর ইয়া আল্লাহ অংশগ্রহণের খাতিরে আমাদের দিন দুনিয়ার উন্নতি দান করেন। ইয়া আল্লাহ দীর্ঘক্ষণ ধরে অনেক বয়স্ক মানুষ বসে থাকে, অনেক মানুষ দূর দূর থেকে আসে এখানে, এই সামান্য সময়টুকু দেওয়ার বরকতে তাদের জীবনের বাকি সময় আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত আমলে বরকত দান করেন। ইয়া আল্লাহ কোরআনকে আমাদের হেদায়েতের অধীনে হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, আমাদের নেক আমলে বরকত দান করেন, আমাদের হালাল নীতিকে বরকত দান করেন। ইয়া আল্লাহ সর্ব অবস্থায় যেন অন্যের উপর ইয়া আল্লাহ জুলুম না করি, ইয়া আল্লাহ জুলুম থেকে যেন বিরত থাকতে পারি সেই তৌফিক দান করুন। ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যাওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আনে ওয়ালা ইয়া আল্লাহ মাদ্রাসার মাহফিলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আরো যে সমস্ত সিদ্ধান্ত গুলো হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সবগুলোকে সুন্দর মতো বাস্তবায়ন করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যারা মহব্বত করতেছে খেদমত করতেছে সাহায্য দিচ্ছে সকলকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন। ইয়াল্লাহ মৌলী আল্লাহ মাদ্রাসার উত্তম ছাত্র ইয়াল্লাহ খায়েরকা সকলকে আপনি উত্তম বিনিময় দান করেন। ইয়াল্লাহ আমাদের সকলের আখিরাতের নাজাতের অধীনে হিসেবে কবুল করে নেন। ইয়াল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين